بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو اللار نامي قل أعوذ برب الناس بولو أمي شرن لويتي چي مانوشير پتی پالو كير ملك الناس مانوشير اوضي پتی إله الناس مانوشير إلهير نيكو من شر الوسواس الخناس আত্ম গোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ট হইতে আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে মিনাল জিন্নাতি ওয়ান নাস জিনের মধ্যে হইতে এবং মানুষের মধ্যে হইতে